Book 2 85 85 85 أسئلة الماضي 1 প্রশ্ন অতীতকাল 1 অতীতকাল 1 كم شربت আপনি কতটা পান করেছেন? আপনি কতটা পান করেছেন? كم اشتغلت؟ আপনি কত কাজ করেছেন? আপনি কত কাজ করেছেন? كم كتبت؟ আপনি কত লিখেছেন? আপনি কত লিখেছেন? كيف نمت؟ আপনি কিভাবে ঘুমিয়েছিলেন? আপনি কিভাবে ঘুমিয়েছিলেন? كيف نجحت في الامتحان؟ আপনি কিভাবে পরীক্ষায় পাস করেছিলেন? আপনি কিভাবে পরীক্ষায় পাস করেছিলেন? كيف وجدت الطريق؟ আপনি কিভাবে রাস্তা খুঁজে পেলেন? আপনি কিভাবে রাস্তা খুঁজে পেলেন? مع من تكلمت؟ আপনি কার সাথে কথা বলেছিলেন? আপনি কার সাথে কথা বলছিলেন? مع من تواعدت؟ আপনি কার সাথে দেখা করেছিলেন? আপনি কার সাথে দেখা করেছিলেন? مع من احتفلت بعيد ميلادك؟ আপনি কার সাথে আপনার জন্মদিন পালন করেছিলেন? আপনি কার সাথে আপনার জন্মদিন পালন করেছিলেন? أين كنت؟ আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? أين كنت تسكن؟ আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? أين كنت تشتغل؟ আপনি কোথায় কাজ করেছেন? আপনি কোথায় কাজ করেছেন? ماذا نصحت؟ আপনি কি পরামর্শ দিয়েছেন? আপনি কি পরামর্শ দিয়েছেন? ماذا أكلت؟ আপনি কি খেয়েছেন? আপনি কি খেয়েছেন? ما الذي عرفته عن تجربة؟ আপনি কি অভিজ্ঞতা লাভ করেছেন? আপনি কি অভিজ্ঞতা লাভ করেছেন? كم كانت سرعتك في السير؟ আপনি কত দ্রুত গাড়ি চালিয়েছেন? আপনি কত দ্রুত গাড়ি চালিয়েছেন? كم مدة طيرانك؟ আপনি কতক্ষণ ধরে বিমানে যাত্রা করেছেন? আপনি কতক্ষণ ধরে বিমানে যাত্রা করেছেন? كم الارتفاع الذي قفزته؟ আপনি কত উঁচু পর্যন্ত লাফ দিয়েছেন? আপনি কত উঁচু পর্যন্ত লাফ দিয়েছেন? الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.